প্রত্যেক দলিল দলিল নয়, প্রত্যেক দলিল দলিল নয়। আপনার বাড়ির দলিল যেটা সঠিক দলিল না হবে, আমার বাড়ির দলিল দিয়ে আপনার বাড়ি দাবি আমি আপনার বাড়ির তখন আমি করতে পারি না, দলিল আপনি দিতে পারেন। সাধারণ মানুষকে বুঝিয়ে আপনি দলিল পেশ করে সহায়তা প্রমাণ করতে পারেন, কিন্তু আসলে সহায়তা আছে কি না তা আমরা তারা একটা কথা শুনেন। প্রতি সেই কাজ, সেই বিশ্বাস যা সুন্না প্রতিকূল মানে বিপরীত তা বিরাজ, এটা আমরা আপনারা ঠিক আছে। প্রত্যেক সেই কাজ যা শূন্যতে নেই তা হচ্ছে বিদাত। নম্বর দুই, প্রতি সেই কাজ যার দ্বারা আল্লাহ সন্তুষ্ট সান্নিধ্যতা আশা করা যায়, অথচ শরীয়ত তা নিষিদ্ধ ঘোষণা করেছে, সে কাজ যদি কেউ করে তাহলে তা বিদাত। নম্বর তিন, প্রত্যেক সেই বিষয় যা কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত বিধবা হওয়া সম্ভব নয়, অথচ সে বিষয়ে শরীয়তের কোনো বর্ণনা কোন নির্দেশ নেই তা বিদাত। নম্বর চার, কাফেরদের সেই আচার অনুষ্ঠান বা কথা যা ইসলামী ধর্ম বা ইবাদত রূপে পালন করা হয় তা হচ্ছে বিদাত। নম্বর পাঁচ, যে বিষয়ে মুস্তাহাব হওয়ার ব্যাপারে কোন আলেম বা প্রতি পরবর্তীকালে ওলামা বিবৃতি প্রকাশ করেছেন অথচ তার পক্ষে কোন দলিল নেই, যেমন হুজুর নামাজের নিয়ত, নামাজের নিয়ত করা বিদাত না পড়া বিদাত? আর পড়া নামাজের নিয়ম পড়া ফরজ জরুরি, আর পড়া বিদাত। কেন পরবর্তীকালে বলবেন হ্যাঁ সবাই তার নিয়ম বুঝতে পারে না, এটা আমাদের নামাজ পৌঁছা দেখতে আমার বলে পড়া ভালো এসব নয় পৌঁছা দেখা নয় রাষ্ট্রমা দাদা বাংলাদেশে আছে, পরবর্তীকালে ওরা তৈরি করে নিয়েছেন সেটাকে মুস্তাহ বলা হয়েছে, এটা হচ্ছে কি বিদাত। প্রতি সেই ইবাদত বা আমল যার পদ্ধতি বা প্রণালী জয়ীফ অথবা মৌজু বা জাল হাদিস দিয়ে প্রমাণিত, এটা আপনার সঙ্গে রাখুন যে হাদিসও একরকম নেই, যেটাকে আমরা দলিল বলি হাদিস থেকে দলিল দাও, সেই হাদিসও কিন্তু একরকম নেই, মোটামুটি কয়রকম কয়রকম তিন রকম, সহি বা হাসান, জয়ীফ বা দুর্বল, আর তিন নম্বরটা তো একবারে জাল হাদিস গড়া হাদিস। হুজুর গড়া হাদিস একটা উদাহরণ দিন, বেগুন হল সর্বরোগের ঔষধ, কোন বেগুন? যে বেগুন খেলে আমরা বলি কুস্তি হয় আর চুলকানি হয়, হাদিসে আছে বেগুন হল সর্বরোগের ঔষধ, এটা কি হাদিস? এমন হাদিস জাল হাদিস। মূল কথা এই তিন রকম হাদিস আছে, প্রথম প্রকার হাদিস হচ্ছে দলিল, আমরা হাদিস মানি কোন শরীয়ত হাদিস মানি, যে হাদিস মান্য শরীয়ত অথবা হাসান হাদিস, যদি হাদিসকে ভিত্তি করে যদি কেউ ইবাদত করে সে বিদাত করে, আর জাল হাদিসকে ভিত্তি করা মানে তা একেবারে বিদাত। নম্বর সাত, ইবাদতের প্রত্যেক অতিরিক্ত অতিরঞ্জিত বাড়তি কাজ হল বিদাত, যে কাজ অতিরিক্ত করতে বলা হয়েছে তার বাড়তি করলেই সেটা বিদাত। নম্বর আট, প্রত্যেক সেই ইবাদত বা শরীয়ত সাধারণভাবে পালন করতে উদ্বুদ্ধ করা হয়েছে বা শরীয়ত করতে বলেছে, কিন্তু মানুষ তাকে কোন স্থান কাল গুণ নিয়ম পদ্ধতি সংখ্যা ইত্যাদি দ্বারা বিশিষ্ট করে নিয়েছে তা হল বিদাত। নম্বর নয়, প্রত্যেক সেই আচার কুপ্রথা বা কুসংস্কার যা শরীয়ত সম্মত নয় এবং বিবেক ও জ্ঞান সম্মত নয়, যা কিছু যাদের দিন ও করণীয় কর্তব্য মনে করে তা হল বিদাত। এই কায়দাটা কি মনে রাখুন, নয়টি জিনিস বিদাত কিভাবে হয়, তাহলে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে বিদাত কাকে বলে। আর বিদাত বললে তখন আপনি দলিল চাইবেন না, কারণ বিদাত যে জিনিসটা শুনবেন তার দলিল চাওয়া হলো বোকামি, সমর্থন দলিল চাইলেন না, বিরাট মানে হলো দেশের চেষ্টা শরীয়তে নেই আর তার কোনো দলিল নেই। এবার সুরা মাহমুদ আলোচনায় ফিরে যায় যে শবে বরাত যে বিরাট তার প্রমাণ কি হলো। প্রথম প্রমাণ হল যে শবে বরাত শরীয়তে নেই, আর দেশ সর্বদা বিরাট কিন্তু হুজুর আছে বলেন সবে বরাত শরীরে আছে, তারা কিভাবে বলেন? তারা যে বলেন, প্রথম অমূলক ধারণা হল যে এই রাত হল ভাগ্য রজনী, সব মানে হচ্ছে রাত আর বরাত মানে ভাগ্য, এই রাত্রে ভাগ্য রচনা করা হয়, ভাগ্য নিবদ্ধ করা হয়। আমরা সবিস্তৃত ভাবে জানি ভাগ্য তিনবার রচনা করা পিতা কবে ভাগ্য তিনবার, প্রথমবার কখন হয়েছে? সারা বিশ্ব সৃষ্টি হওয়া 50,000 বছর আগে, আর জীবনে একবার ভাগ্য কখন লেখা হয়? মায়ের পেটে যখন বয়স কত হয়? 4 মাস, তখন কপালে লেখা হয় তাই না? আই নাই, এই কপালে লিখে দেওয়া হয় সারা জীবনের ভাগ্য, আর বাৎসরিক ভাগ্য রচনা করা হয় এটা কখন? ভাগ্য রজনীতে। সেই ভাগ্য রজনী একটা না দুটো? ভাগ্য রজনী একটা না দুটো? একটা যদি হয় সেটা কোন সময়? সবে বরাত না সবে কদর? সবে বরাত না সবে কদর? যদি সবে কদর হয় সবে বরাত হয় তো প্রমাণ নেই। আমি বলছি যে শাওয়াল মাসের 15 তারিখ হল সেই রাত যে রাতে আল্লাহ তাআলা ভাগ্য রচনা করেন। কেন? আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, বরকতময় রাতে আমি এই কোরআন অবতীর্ণ করেছি। আর এই বরকতময় রাত হল শাওয়ালের 15 তারিখের রাত। কে বলেছেন? তাবেঈ ইকরামা বলেছেন। তাবেঈ ইকরামা বলেছেন যে ওই রাত হল শাওয়ালের 15 তারিখের রাত। খালাস, তবে বলে গেলে কি এই রাতে ভাগ্য রচনা হয়, রচনা লিখা হয়, এই রাত্রিকে জাগরণ করে পালন করলে পরে আল্লাহ তাআলা সুপ্রসন্ন হয়ে আমাদের ভাগ্যকে ভালো করে লিখে দেবে, সারা বছরটা ভালো চলবে। আমাদের কিছু ভাই চালা থাকে, বুঝতে পেরেছেন? কেমন এই শহরে যে মন্ত্রী আছে, তো মন্ত্রী আসার 2-1 দিন আগে শহরটাকে কি করা হয়? স্পিচ পাঠ করে দেওয়া হয় তাই না? এইটাকে বুঝে সুন্দর করে রং কালার কালার করে ফুল গাছ লাগিয়ে কেন মন্ত্রী এসে মাশাআল্লাহ টিপটপ শহর, তারপর মধ্যে চলে গেলে খাস। আল্লাহ তাআলা সেরকম, যখন আপনি একবার ইবাদত করবেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আর সারা বছর আপনি চাই নামাজ পড়ুন না চাই না পড়ুন, এইভাবে আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করা হয় শুধু নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। কিন্তু ভাইরা, ওই রাত কি আসলেই সেই রাত যে রাতে ভাগ্য লেখা হয়, সারা বছরের জন্য ভাগ্য লেখা হয়? যদি না হয় তা চলে কি বলা হয়েছে যে আমি এই রাতে কোরআন অবতীর্ণ করেছি, কি রাতে? বরকতময় রাতে। কোন রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে? কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে তার আগে প্রমাণ করুন। রমজান